তবু যা পেয়েছি সেইটুকুতে খুশি আমার মন, কেন একলা বসে হিসেব কষে নিজের আর কাঁদাই অকারণ। তবু যা পেয়েছি সেইটুকুতে খুশি আমার মন, চৈত্র বেলায় ঝরা পাতার কান্না যখন শুনি কেন যাই গো ভুলে জীবনে মন ছিল যে ফাল্গুনে, চৈত্র বেলায় ঝরা পাতার কান্না যখন শুনি কেন যাই গো ভুলে জীবনে মোর ছিল যে ফাল্গুনে, হাসি আমার চোখের জলে মিছে কেন দেব বিসর্জন, ওগো যা পেয়েছি সেইটুকুতে খুশি আমার মন, ঘট ভরিতে পিছল ঘাটে না আসে কেউ যদি তবু চলার পথে যায় কি থেমে নদী ঘাটে না আসে কেউ যদি, নিভে যাওয়া প্রদীপে মোর নাই বা পেলাম আলো, আসেই যদি আধার ঘিরে সেই তো তবু ভালো, আমি ভাগ্য বলে নেব মেনে চিরদিনই ব্যথার আলিঙ্গন, ওগো যা পেয়েছি সেইটুকুতে খুশি আমার মন।